ایکس وفیہ تفصیل اور اس کے اندر تفصیل ہے نبین ہوں انشاءاللہ تعالی اگر اللہ تعالی چاہیے فنقول تو ہم کہتے ہیں البیع بالمیتۃ والدم باطل وکذا بالحر لعین دام رکن البیع وهو مبادرة المال بالمال مصنف رحمت الله علیہ اوپر صاحب کتب سنت دسن بائے بل مائتا والدم والخمر والخنزیر پاشتا سنت تو پاشتا سنت مدلے তিনটা সুরতের মধ্যে জব আমি গেছে কিনা হোক বাই বাতিল আর দুইটা সুরত আছে দুইটা সুরতের মধ্যে বাই বাতিল হইতেও পারে আবার ফাঁসে ধরার সম্ভাবনাও আছে আমরা কুলু কুয়া মুসান্নে কুনুতুল্লাহ প্রথমে যে তিনটা জিনিসের ভাই বাড়তে এগুলি কথা উল্লেখ করতেছে পানাকুল আলবায়ু বিল মাইকাতি ও দমি ভাত ও কাজা মিলত মুসা রহমতুল্লাহ রায় বলেন যে আলবায়ু বিল মাইকা মুরতার ভাই এবং রক্তে বেচা কিনা একইভাবে ফুলকে যদি বিক্রি করা হয় তাহলে এটা ভাই বাড়তে হবে কারণ হল এগুলি যে মোদ্দারের বিপরীতে মনে করেন যে এখানে কাপড় বা এই জাতীয় কোনো যেটি বৈধ হালাত এই জাতীয় জিনিস এইটি হল মুভি আর ওইটি হল সামান যদি বানায় বিক্রি করে তাহলে কেন বাকি তো এই যে তিনটা জিনিসের কথা এই জায়গার মধ্যে উল্লেখ করা হচ্ছে মুর্দা ফুল এবং ভোট এই তিনটা জিনিস কার কাছে মান মুর্দা যত আসমানি কিতাবের অনুসারী আছে কারো কাছে মুর্দার মাল নেই ঠিক একইভাবে রক্ত কারো কাছে মাল এমন কি আজাদ আজাদ যে এটাও কারো কাছে মাল অথচ ভাই বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল মুবাদালাতুল মাল একদিকে এই জায়গার মধ্যে মাল পাওয়া যাইতেছে কাপড় টাপড় যেটা আছে কিন্তু আরেকদিকে মাল নাই তাহলে ভাইয়ের যে তাই এটা আর কি সাথে বিবাহী মাল মুবাদালাতুল মাল বিল মাল এর মধ্যে উভয় পক্ষে কি থাকতে হবে মাল থাকতে হবে এখানে একদিকে মাল আছে আরেকদিকে মাল নেই তাহলে বায়ের তার ইচ্ছা দেখ নেই তাহলে যে জায়গার মধ্যে বায়ের তার ইচ্ছা দেখ হবে না সেটা বায়ের কি হয়ে যাবে বাদ হয়ে যাবে ফানাকুল আল বাইউ বিল মাইতাতি ওয়া দামি বাতিল কয় মুদ্দার আর খুন কে ভাই বাতিল হে ওয়াকাজা বিল খুরি ইসি তরা খুন পল্লি ইন ইদামি রুকনিল ভাই ভাই কে রুকন মাগুম হুনে কি বাজা ওহ ভাই রুকন মুবাদালাতুল মাল বিল মাল ফা ইন হাযিহি আল আশিয়া লা তুআদ্দু মালান ইন্দা আহাদ ইসলিকে ये तीन अशिया जो ऊपर जिक्र हुआ है ये अशिया ला तुअद्दु मालन इंद अहद किसी के पास भी ये माल नहीं शुमार होते हैं वल बायु बिल खमर वल खिंजी फासिद ये वजूद हकीकत अल बाय वहुवा मुबादलतुल माल بالمال فإنه مال عند البعث. এখন আমি যে খমন খিঞ্জির এগুলি যদি কাপড় ইত্যাদির দ্বারা সামানের দ্বারা কি করা হয়, বেচা কিনা করা হয়, তাহলে এই বাইটা হাসে কেন হাসে? বাতিল হইল না গেলে খমর আর খিঞ্জির তো আমাদের কাছে এটা কিনা মাল, তাহলে এটাও তো বায় বাতিল হওয়া তাহলে মুবাদালাতুল মাল বিল মাল পাওয়া যাচ্ছে, মুবাদালাতুল মাল বিল মাল। কিন্তু যে ওয়াসফ এইটার মধ্যে আসছে মুসলমান হিসাবে আমাদের কাছে মালের অন্তর্ভুক্ত হবে না, যে খমর এবং খিঞ্জি মুসলমানের কাছে এটা মাল না, এই কারণে এটা মুবাদালাতুল মাল বিল মাল পাওয়া গেলেও যেহেতু এই জায়গার মধ্যে এমন ওয়াসফ আছে যে ওয়াসফের কারণে মুসলমানরা এটা মাল মনে করে না, সুতরাং এটা মুসলমানদের কাছে এটা মাল হবে না, যখন মাল হইল মুসলমানদের কাছে এটা হইল না, সুতরাং এটা কারো কারো কাছে যেহেতু মাল সুতরাং এটা বায় তো হইল কিন্তু বাইটা এটা ফাঁসের হিসাবে হাকিকতে বায় পায়া জানি ওবাদুল মাল দিন পাইনাল খমরের মধ্যে যদি লবণ মেরে সিরকা বানায় ফেলানো যায় তাহলে আবার এটা ভাইকে হয়ে যাবে, শহরেরটা কোনোভাবে যায় যাবে না, এটা আমাদের কাছে সকালে সকালে